পিস টিভি বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي يسعني وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال فذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلف وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মূসা আলাইহিস সালামের জাতির বিভ্রান্তির ঘটনা, যেই ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করেছিল তার নাম ছিল সামেরি। এই সামেরি যখন স্বীকার করলো যে আমার মনে এটা ভালো লেগেছিল, আমি ওই মাটিটা নিয়ে, যে মাটিটা জিব্রাইল আলাইহিস সালামের পায়ের নিশানা থেকে বা তার ঘোড়ার পায়ের নিশানা থেকে আমি নিয়েছিলাম, নিয়ে নিক্ষেপ করেছিলাম, তারপরে এই রকমটা হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম তাকে একটি অভিশাপ দিয়েছিলেন, বদ্দুয়া। আল্লাহ পাক বলছেন যে মূসা আলাইহিস সালাম তখন বলল, ফাজহাব হের সামেরি, তুমি যাও, বিতাড়িত হও। ফাইন্নালাকা ফিল হায়াতে আনতাকুল আলা মিসাস, তোমার জন্য এই পার্থিব জগতে এই আজাব অভিশাপ রয়েছে যে তুমি যে কোনো মানুষকে দেখলে বলতে থাকবে লা মিসাস, ছিও না, স্পর্শ করিও না, আমার কাছে আসিও না, কাউকে স্পর্শ করতে পারবে না। তাফসির কারগণ বলেছেন যে এরপরে এই সামেরি গায়ে এমন জ্বর থাকতো যে কোনো মানুষকে স্পর্শ করলেই একেবারে মরমর অবস্থা হয়ে যেত, মানুষের সংস্পর্শে যেতে পারতো না, কোনো মানুষ তার কাছে আসতে পারতো না, কোনো মানুষের কাছে সে যেতে পারতো না, কেউ যদি তাকে ছুঁয়ে নাই তো শরীরে যেন আগুন লেগে গেল। এই আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে দিলেন মূসা আলাইহিস সালামের এই বদ্দুয়া অভিশাপে। তারপর এই সামেরি তাফসীর কারগণ লিখেছেন যে আর কোনো জনপদে বসবাস করতে পারেনি, বন জঙ্গলে গিয়ে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাকের এই আজাব ভোগ করে করে বনে জঙ্গলে গিয়ে ধ্বংস হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াইন্নালাকা মওয়েদান লান তুখলাফা। মূসা আলাইহিস সালাম বললেন যে হে সামেরি, তোমার জন্য এমন এক প্রতিশ্রুতি রয়েছে যার বরখেলাফ হবে না, যার বিপরীত হবে না, তোমার ইহকাল পরকাল এই শাস্তি রয়েছে। ওয়ানজুর ইলা ইলাহিকা আল্লাযী যালতা আলাইহি আকিফা, আর দেখো তোমার এই উপাস্যকে যে গোবৎস তুমি তৈরি করেছো আর তার পূজা শুরু করিয়েছো, দেখো আমি তাকে কী করছি। আল্লাযী যালতা আলাইহি আকিফা, যার পূজোই তোমরা অটল হয়ে গেছিলে আমার ভাইয়ের কথা শোনোনি। লানুহাররিকান্নাহু, অবশ্যই এটাকে আমি জ্বালিয়ে দেব। সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, অতপর তাকে সমুদ্রে আমি ছিন্ন ভিন্ন করে নিক্ষেপ করে দেব। জ্বালিয়ে শুধু ছেড়ে দেব না, জ্বালিয়ে সেসব ছাইকে আমি নিশ্চিন্ন করার জন্য সমুদ্রে আমি নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর এরশাদ করছেন, ইন্নামা ইলাহুকুমুল্লাহ, নিঃসন্দেহে একমাত্র সত্য মাবুদ তোমাদের আল্লাহ পাক, আর কোনো মাবুদ, কেউ এবাদতের হক রাখে না, কারো জন্য কোনো রকমের এবাদতের সামান্য অংশ নেই। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একমাত্র সত্য মাবুদ। আর সমস্ত দিন আল্লাহ প্রদত্ত দিন, যতগুলি দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সিলেবাস নাজেল করেছেন, প্রত্যেকটি দিনের মৌলিক বিষয় ছিল এই তৌহিদ, আল্লাহর একত্ব। সমস্ত আম্বিয়া রসুলগণ এই দাওয়াত দিয়েছেন। ওয়াসিয়াকুল্লা শাইইন ইলমা, আল্লাহ পাক সমস্ত বস্তুকে তার এলম পরিব্যাপ্ত রয়েছে। ওয়াসিয়াকুল্লা শাইইন, প্রত্যেক বস্তুকে আল্লাহ পাক তার জ্ঞান দ্বারা ঘিরে রেখেছেন। কাযালিকা নাকুসু আলাইকা মিন আম্বাই মা কাদ সাবাক ওয়া কাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এইভাবেই হে নবী তোমার কাছে আমি কাহিনী বর্ণনা করছি ওই সব লোকদের যারা অতীতে চলে গেছে। মিন আম্বায় মা কাদ সাবাক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের ঘটনা তোমার সামনে আমি পেশ করছি। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আর নিঃসন্দেহে আমি তোমাকে আমার তরফ থেকে উপদেশ বাণী দান করেছি, আল কোরআনুল করিম। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, উপদেশ বলেছেন, কারণ কোরআনে জিকির উপদেশ রয়েছে, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। গাফিলতি হতে পারে, বলে যেতে পারে, যাতে করে আল্লাহর সামনে অজুহাত পেশ না করতে পারে যে আমরা তো সচেতন ছিলাম না, আমরা তো বেখিয়াল ছিলাম না, আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন। এবং এই আসমানি সিলেবাস কোরআনুল করিমের আল্লাহ পাক সুরক্ষা করবেন, হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত সমস্ত রকমের বিকৃতি থেকে, যাতে কেউ না বলতে পারে যে আমরা তো আসল দিন খুঁজে পাইনি। এই জন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্কিত হইতে হবে। কোরআনের তেলাওয়াত শুধু শিখা যথেষ্ট নয়, কোরআনের তেলাওয়াত শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের গভীরতায় পৌঁছার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধিবিধান জেনে তার বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন, মান আরাদা আনহু, যেই ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাহু ইয়াহমালু ইয়াওমাল কিয়ামাতি উজরা, সেই ব্যক্তি কিয়ামতের দিনে পাপের বোঝা বহন করবে, কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না। যেই ব্যক্তি অপরাধ করবে এই কোরআনে কারিমের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবেন, না অন্য কোনো আদর্শে আমাদের কল্যাণ রয়েছে, আমাদের সামাজিক সমস্যার সমাধান আর কিছুতে রয়েছে কোরআনে কারিমে, আমাদের অর্থনীতির সমস্যা অন্য কিছুতে রয়েছে, ইজমে মতবাদে রয়েছে, কোরআন এর বাস্তবায়ন করলো না, আমাদের রাষ্ট্রনীতির সমস্যার সমাধান কোরআনে না, কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসায়, সমস্যার সমাধান আমাদের রয়েছে অমুক মতবাদে, অমুকের থিওরিতে, অমুকের চিন্তাধারায়। তারা পাপের বোঝা নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবে, তারা কোরআন থেকে বিমুখ হয়েছে, খালেদিনা ফিহি, সেখানে চিরকাল অবস্থান করবে, ওয়াসা আলাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা, জাহান্নামে তারা অবস্থান করবে, জাহান্নামের তারা ধ্বংস হবে, আর তাদের জন্য কিয়ামতের দিনের বোঝা বড়ই মন্দ হবে, এই কিয়ামতের পাপের বোঝা বড়ই তাদের জন্য মন্দ হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ইয়াওমা ইউনফাখু ফিস্সুর, যেদিন কিয়ামত হবে, বিচার দিবস কায়েম হবে, সেই দিনকে স্মরণ করো যেই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিসসালাম সহিহ হাদিসে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছেন, সিংহা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন ফুঁক দেওয়ার জন্য, আর এই ফুঁক দুটো হবে অথবা তিনটি হবে, কোনো কোনো তাফসিরকারগণ তিনটি বলেছেন, আবার অন্যরা বলেছেন দুটি, তিনটি ফুঁকের কথাও উল্লেখ করা হয়েছে, যারা বলেছেন যে দুটি আয়াতে সমন্বয় করে বলেছেন যে তিনটি ফুঁক, একটি ফুঁকে ঘাবড়িয়ে উঠবে, হতভম্ব হবে, যেটাকে বলা হয়েছে নাফখাতুল ফাজা, ঘাবড়িয়ে যাওয়ার, হতভম্ব হওয়ার ফুঁক, আর একটি ফুঁক যখন দেওয়া হবে তখন নাফখাতুল সাক, তাতে বেহুশ হয়ে মারা যাবে, ধ্বংস হবে, আর তৃতীয় যে ফুঁক দেওয়া হবে সিংহাই, তাতে ফাইজাহম কেয়ামুয়ান জরুন, কবর থেকে উঠবে আর দাঁড়িয়ে দেখবে যে কি অবস্থা, কোথায় যেতে হবে, কোথায় ছোটাছুটি করছে লোকেরা। আল্লাহ পাক এই সিংহাই ফুকের বিষয়গুলিকে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন কোরআনে কারিমে। সুতরাং এটাও গায়েবের ইমানের অন্তর্ভুক্ত, অদৃশ্য না দেখে বিশ্বাস করার অন্তর্ভুক্ত এই বিষয়গুলিও। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইদিন যুরকা, আর সেই দিন অপরাধীদেরকে আমি একত্রিত করব, কিয়ামতের দিনে একত্রিত করব নীল চক্ষু বিশিষ্ট করে, তাদের চক্ষু নীল হয়ে যাবে, এর অর্থ হচ্ছে তাদের দৃষ্টিকে আমি ছিনিয়ে নেব, যারা পাপিষ্ট অপরাধী তাদের আল্লাহ পাক রব্বের অন্ধ করে উঠাবেন, যেমন কোরআনে কারিমের আরেকটি আয়াত যা এই সূরাতে আসছে। আল্লাহ পাক তারপর বলছেন, ইয়া তাখাফাতুনা বাইনাহুম, তারা চুপি সারে কথা বলবে, আপোষে চুপি সারে কথা বলবে, ইল্লা বিস্তুম ইল্লা আশারা, পৃথিবীতে কতদিন ছিলাম, কবরের জীবনে কতদিন ছিলাম, ইল্লা বিস্তুম ইল্লা আশারা, যখন মানুষ ভয়াবহ অবস্থা দেখে তখন অতীতের সুখ সব বলে যায়, 50 বছর ধরে সুস্থ থেকেছেন, মাত্র 1 বছরে আপনি শয্যাশায়ী, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, জীবনের কত রকমের যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল সব ভুলে গেছেন। এটা যেমন হয়ে থাকে দুনিয়ার সামান্য মুসিবত আশায় আর সামান্য ব্যাধিতে, তাহলে কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থায় এর যে কি অবস্থা হবে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই বিষয়টিকে এইভাবে তুলে ধরেছেন, তারা আপোষে চুপি সরে একে অপরের সাথে কথা বলবে আর বলবে ইল্লা বিস্তুম ইল্লা আশরা, মনে হয় মাত্র 10 দিন অবস্থান করেছ, এর আগে মাত্র 10 দিন অবস্থান করেছ, পৃথিবীতে। নাহনু আলা বিমা ইয়াকুলুন, আল্লাহ পাক বলছেন যে তারা যা বলে সে সম্পর্কে আমি বেশি জানি। ইজ ইয়াকুল আমসালুহুম তারিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, তাদের সবচাইতে যে জ্ঞানী পন্থার দিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সে বুদ্ধিমান, সে বলবে ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, ভালো মানুষ, সে বলবে যে মাত্র একদিন থেকেছ, এত ভয়াবহ অবস্থা হবে যে আখেরাতের ভয়াবহ অবস্থার তুলনায় পৃথিবী হচ্ছে মাত্র একদিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে অন্য বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে পাহাড় পর্বতের বিষয়। ওয়াস আলুনা কানিল জিবাল, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে পাহাড় পর্বত সম্পর্কে যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এত শক্তিশালী মজবুত পাহাড় পর্বত কি হবে। ফাকুল, হে নবী তুমি বলে ইয়ানসিফুহা রব্বি নাসফা, সেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে উৎপাটিত করে দেবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ফায়াজারুহা কাআন সাফসাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। লা তারাফিহা এওয়াজাম ওয়ালা আমতা, যেখানে কোনো বক্রতা দেখবে না এবং কোনো উচ্চতাও দেখবে না, কোনো জায়গায় উঁচু হয়ে আছে, নিচু হয়ে আছে, একটু উঁচু হয়ে আছে, তার উল্টো দিকে কি আছে দেখা যায় না পৃথিবীতে, যেমন এইরকম কিছু থাকবে না, আর কোনো রকমের বক্রতাও এই জমির থাকবে না, একেবারে সমতল ভূমি হবে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবস কায়েম করবেন। ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাইয়া, যেই দিন আহ্বানকারীকে লোকেরা অনুসরণ করবে, কোন দিক থেকে ডাক আসছে, এসো তোমাদের এখন বিচার হবে, তোমাদের চূড়ান্ত ফয়সালা হবে। লা ইওয়াজা লাহু, এই ডাকে কোনো রকমের বক্রতা থাকবে না, অস্পষ্টতা থাকবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। ওয়া খাশাতিল আসওয়াতুলির রহমান, সেই দিন দয়াবান আল্লাহর সামনে সমস্ত আওয়াজ মানুষের স্তব্ধ হয়ে যাবে, কেউ টু করে কথা বলার সাহস করবে না। ফালা তাসমা ইল্লা হামসা, তখন তুমি একমাত্র মৃদু গুঞ্জন ছাড়া কোনো কিছুই শুনতে পাবে না, কেউ কারো সাথে কথা বলবে, গল্প গুজব করবে, আচেনা পরিচয় করবে, এসবের তখন কোনো রকমের চিন্তা করার সময় নেই, নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবার ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ইয়াউমা ইযিন লা তানফাউ শাফা, সেই দিন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে আল্লাহ পাক সুপারিশের অনুমতি দেবেন, দয়াবান যিনি, আর সুপারিশ করার জন্য যাকে অনুমতি দেওয়া হলে সেই ব্যক্তি সুপারিশ করতে পারে আল্লাহর কাছে, সেদিন দোয়া করতে পারবে আল্লাহ বালা মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করুন। ওয়া রাদি আল্লাহু কাউলা, এবং যার কথাকে আল্লাহ পাক পছন্দ করবেন, আর যেই ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তার জন্যই শুধু সুপারিশ করা হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য আয়াতে এই বিষয়টিকে স্পষ্ট করেছেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের দার্সে কোরআনের দিকে ফিরে আসছি। বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী, তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম আজ সন্ধ্যা ৬টায় বা পুনঃ সম্প্রচার দুপুর ১:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৯টায় আর পুনঃ সম্প্রচার সকাল ৭:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা কার জন্য এলিম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার আয়াত নম্বর 110 ইরশাদ করছেন, ইয়ালাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা। আল্লাহ পাক মানুষের সামনে যা আছে, পেছনে যা আছে, সব কিছুই সম্পর্কে সম্যক জ্ঞাত, সব কিছুই জানেন। ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা, পক্ষান্তরে মানুষ আল্লাহ পাককে তাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। আল্লাহ পাকের জাতে পাক, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে মানুষ কখনো নিজের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না। ওয়া আনাতিল ওজুহুলিল হাইয়িল কাইয়্যুম ওয়াকাদ খাবা মান হামালা যুলমা। আর সেই দিন, কিয়ামতের দিনে, সমস্ত মুখমণ্ডল, সমস্ত চেহারা অধোমুখী হয়ে যাবে, ঝুঁকে যাবে, অধোমুখী হয়ে যাবে সেই সত্তার জন্য যিনি চিরঞ্জীব এবং যিনি আল কাইয়ুম, সব কিছুর ধারণকারী। আল্লাহ পাকের নাম হচ্ছে আল হাই আল কাইয়ুম। আয়াতুল কুরসিতে যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একমাত্র চিরঞ্জীব আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একমাত্র সব কিছুর নিয়ন্ত্রণকারী ধারণকারী রব্বুল আলামিন। পৃথিবীতে কোনো এমন শক্তি নেই আল্লাহ পাক ছাড়া যেসবের নিয়ন্ত্রণ রয়েছে, একমাত্র নিয়ন্ত্রণের মালিক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আর ব্যর্থ হবে ওই সব লোকেরা যারা জুলমের বোঝা বহন করে আসবে। কিয়ামতের দিনে দুনিয়ায় জুলম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, ওরা ব্যর্থ হবে, তারা কখনো সাফল্য লাভ করতে পারবে না, জাহান্নামের ইন্ধন হবে। পক্ষান্তরে যারা সৎকর্মশীল, আল্লাহ পাক বলছেন ওমাইয়ামাল মিনাস সালিহাত, আর যে কেউ সৎকর্মশীল হবে, নেক আমল করবে, ওয়াহুয়া মুমিনুন, ইমান অবস্থায়, তাহলে নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইমান শর্ত, বিশ্বাস শর্ত, আল্লাহর প্রতি, আল্লাহর একত্রের প্রতি, রিসালাতের প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ প্রদত্ত বিধান কোরআনে কারিমের প্রতি বিশ্বাস আবশ্যক। যদি এসব বিষয়গুলি বিশ্বাস না করে, তাহলে সৎ কাজ পরকালে কোনো কাজে আসবে না, আল্লাহ পাক নিশ্চিন্ন করে দেবেন, তার ফল পৃথিবীতেই কিছু দিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন যারা সৎকর্মশীল হবে ইমানের অবস্থায়, ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাজমা, তারা কোনো রকমের অবিচার বা কোনো রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকবে না, কোনো ভয় থাকবে না যে তাদের সাথে অবিচার করা হবে, তাদের যে ন্যায্য অধিকার রয়েছে, হক প্রাপ্য রয়েছে, তা তারা হয়তো পাবে না যথাযথভাবে, এমনটা হবে না। সুতরাং আপনি যে কোনো আমল করবেন, সেসব আমলের ক্ষেত্রে আপনি যার সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহ পাকের জন্য, তিনি তো দেখছেন যথেষ্ট। কখন এ কথা মনে করবেন না যে আমি এতগুলি ভালো কাজ করলাম, লোকেরা কি মন্তব্য করলো, লোকেরা সুনাম করলো, করলো না, কখনো এই রকমের সুযোগ যেন শয়তান আপনার ক্ষেত্রে না পায়, না হলে আপনার আমলকে দুনিয়াতে নষ্ট করে দেবে। যখনই আপনার মধ্যে এরকম আত্মহংকার আসবে যে আমি তো অনেক ভালো কাজ করেছি, আমি তো অনেক সেবা করেছি, আমি তো অনেক ইবাদত বন্দী করেছি, আর লোকেরা আমার কতটা সুনাম করলো, কতটা আমি কৃতিত্ব লাভ করলাম, তাহলে এই নিয়ত আসলেই রিয়াকারী, লোক দেখানো আমল শিরকে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যাহ, আর এইভাবে আমি কোরআনে কারীমকে আমি আরবি ভাষায় নাজিল করেছি, ওয়া সাররাফনা ফিহি মিনাল ওয়াঈদ, আর তাতে আমি আমার শাস্তির কথা বিভিন্নভাবে বর্ণনা করেছি, বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তা বর্ণনা করেছেন, যাতে প্রথম সম্বোধন যে জাতিকে করা হয়েছে তারা ছিল আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বংশ কুরাইশ এবং আরব দেশ, যেখানে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করেছেন তারা ছিল আরব। সুতরাং তাদের সুবিধার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনে করিম নাজিল করেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা এবং তার জাতির মাতৃভাষা। আর তারপরে পরোক্ষভাবে সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন লা আল্লাহুম ইয়াত্তাকুন। এই আরবি ভাষায় অল্প কথাতে অনেক কথা বলা যেতে পারে, যেটা অন্য ভাষার মধ্যে আপনি কখনো পাবেন না। এই ভাষায় আমি আল্লাহ পাক বিধান নাজেল করেছি যাতে তারা সংযত হয়, পাপ থেকে বাঁচতে পারে, সৎকর্মশীল হয়, আও ইউহদেসু লাহুম জিকরা, এবং তাদের জন্য এতে উপদেশ হয়, এর দ্বারা তারা উপদেশ গ্রহণ করতে পারে। মহান আল্লাহ তারপর ইরশাদ করে ফাতাআল আল্লাহুল মালিকুল হক, আল্লাহ পাক মহান, তাআলা মানে মহান, যিনি আল মালিক একমাত্র অধিপতি, আল হক যিনি চিরসত্য, তিনি সত্য মাবুদ, আর বাকি সব মাবুদ হচ্ছে বাতিল। ওয়ালা তাআজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহিয়ু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যখন ওহি করা হয় ওহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পড়তে তাড়াহুড়া করবে না। এই আয়াত ওই সময় নাজিল হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রথম প্রথম আসতেন ওহি নিয়ে, কোরআনের আয়াত নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন যে কোনো আয়াত ছুটে না যায়, কোনো শব্দ ছুটে না যায়, এজন্য জিবরাইল সাল্লাম যখনই বলতে শুরু করতেন, আবৃত্তি করা শুরু করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা শুরু করতেন, একটু তাড়াহুড়ায় পড়ে যেতেন। আল্লাহ পাক নিষেধ করলেন, না তুমি তাড়াহুড়া করবে না, শান্তভাবে যে কোনো কাজ করলে সেটাতে স্থায়িত্ব রয়েছে, তাতে ভুল কম হবে, আর যেখানেই তাড়াহুড়া করবেন সেখানেই কিন্তু পদস্খলন ঘটবে। আল্লাহ পাক তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা শিখাছেন যাতে তার থেকে উম্মতেরা মানব জাতি শিখে নেয়। এখনও ওহি জিবরাইল সালাম পাঠ করে শুনিয়ে শেষ করেনি, সমাপ্ত করেনি, আর তুমি পড়া শুরু করবে এমনটা করিও না, এবং আল্লাহ পাকের কাছে অধিক জ্ঞান তলব করো, দোয়া করো। আল্লাহ পাক বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমাকে অধিক জ্ঞান প্রদান করো, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। সুতরাং যারা জ্ঞান চাইবেন আল্লাহ পাকের কাছে এই দোয়া করবেন, ছোট্ট দোয়া, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে জ্ঞান দান করো, এমন জ্ঞান যেই জ্ঞান হয় আপনার ইহকালে কাজে আসে, দুনিয়ার উপকারী জ্ঞান, অপকারী জ্ঞান নয়, অপকারী নলেজ নয়, আর না হলে এমন জ্ঞান হাসিল করবেন যেই জ্ঞান আপনার স্থায়ী জগতে আখেরাতে কাজে আসে, তা হচ্ছে দিনের জ্ঞান। সবচাইতে উত্তম জ্ঞান হচ্ছে দিন সম্পর্কে, আল্লাহ পাকের সত্য বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান হাসিল করা, যাতে রয়েছে আল্লাহ পাকের বিধান, আর তারপরে দুনিয়ার জ্ঞান ফরজে কিফায়া, একজন মুসলিমের জন্য যতটা পারবে দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করবে যাতে স্বয়ং সম্পন্ন হতে পারে, স্বাবলম্বী হতে পারে, আর জাতিকে উপকৃত করতে পারে। এছাড়া এমন কিছু জ্ঞান রয়েছে যে জ্ঞান মানুষকে ধ্বংস করে, মানুষের ইমান ধ্বংস করে, কুফরিতে লিপ্ত করে, যেমন জাদুবিদ্যা, যেমন গণকদের বিদ্যা, এইরকমের শির্ক কুফরির বিদ্যা, নাস্তিকতার বিদ্যা, যদি এইরকম কোনো বিদ্যা থাকে যেই বিদ্যা শির কুফরি পর্যন্ত, নাস্তিকতা পর্যন্ত পৌঁছাচ্ছে, দুনিয়ার ক্ষতি করছে অথবা আখেরাতের ক্ষতি করছে, দুনিয়ার ক্ষতি হয়তো বাহ্যিক না পেলেও আখেরাত পরকালকে ধ্বংস করছে, সুদি সিস্টেমের বিদ্যা, সুদের হিসাব অঙ্ক শেখানো হচ্ছে আজকাল, না সুদের অঙ্ক শেখাবেন না ছেলেমেয়েদের, ছেলেমেয়েদেরকে সুদের অঙ্ক শিখিয়ে তাদেরকে নষ্ট করবেন না, কারণ সুদ দুনিয়াকেও ধ্বংস করে আর পরকালকে ধ্বংস করে। দুনিয়াতে বাহ্যিক চাকচিক্যতা দেখলেও যে না সুদের দ্বারা তো না দেখছি যে না উপকার হচ্ছে, না এই উপকার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিশ্চিন্ন করে দেন, দুনিয়াতেও নিশ্চিন্ন করে, ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ দিয়ে কারোবার কি আল্লাহ পাক ধ্বংস করে দেন, কখনো সুদ খেয়ে সেই টাকা দিয়ে উপকার হয় না, বড় বড় এমন মারাত্মক আল্লাহ পাক শাস্তি পাঠান, ব্যাধি পাঠান, আর চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি নিরাপত্তাহীনতা, যার ফলে সুদখোর কখনো তা দিয়ে উপকৃত হয় না, আর আখেরাত তো ধ্বংস করে। সুতরাং এমন শিক্ষা শেখাবেন না, বিকল্প উত্তম শিক্ষা রয়েছে, অঙ্ক শিখাবার জন্য সুদেরই অঙ্ক শিখাইতে হবে, না কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি যারা বুদ্ধিজীবী, যারা সমাজের নেতা, তাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন, আর আমাদের সিলেবাসকে ভালো করার তৌফিক যেন দান করেন, যার মাধ্যমে আমাদের চরিত্র গঠন হয়, আর আমাদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়ার উন্নতি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আদম আলাইহিস সালামের কথা এখানে কিছু বর্ণনা করেছেন, ওয়ালাকাদ আহেদনা ইলা আদম মিন ক্বাবলু, এর পূর্বে অর্থাৎ মুসা আলি সালামের ঘটনা যে বর্ণনা করা হলো তার পূর্বে। এর পূর্বে আমি আদম আলি সালামের কাছে ওয়াদা নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আদম তোমাকে জান্নাতে রাখলাম, জান্নাতে থাকো, সব কিছুই পানাহার করো, কিন্তু আল্লাহ তাকারা বাহাদি সাজার, তুমি আর তোমার বিবি সাবধান, এই গাছের কাছে যাবে না, ফাতাকুন আমিনা জালেমিন, না হলে জালেমদের দলে সামিল হয়ে যাবে। এই প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছিলেন যে তুমি এই কাজ করো না। ফানাসিয়া, কিন্তু আদম আলি সালাম ভুলে গিয়েছিলেন। তাহলে আদম আলি সালাম ইচ্ছা করে এই ভুল করেননি, ভুলে গিয়েছিলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম আলিহি সালামকে আমি দৃঢ় প্রতিজ্ঞ পাইনি। দৃঢ় প্রতিজ্ঞ যদি হতেন, সজাগ যদি থাকতেন, তাহলে শয়তান কখনো বিভ্রান্ত করার, প্রলোভন দেওয়ার সুযোগ পেত না। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, স্মরণ করো যখন ফেরেশতাগণকে মালায়েকাদের আমি বলেছিলাম যে তোমরা আদমকে সেজদা করো, আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে সেজদা করো, আল্লাহকে সেজদা করো, কিন্তু আদমকে কিবলা বানাও, এটা তফসির হতে পারে। অথবা তখনকার দিনে, তখনকার আল্লাহর বিধানে সম্মানের সেজদা, তাজিমের সেজদা জায়েজ ছিল, কিন্তু এই বিধানকে আজকে পেশ করবেন আর বলবেন কোনো মুসলিমের জন্য, কোনো মানুষের জন্য, আল্লাহ ছাড়া অন্যকে, বা কোনো মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা যদি শ্রদ্ধামূলক হয়, সম্মানসূচক হয়, তাহলে চলবে না, চলবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এক আল্লাহ ছাড়া কোনো কিছুকে, কোনো কাউকে সেজদা করা শক্তভাবে নিষেধ করেছেন। লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিল কামার, চন্দ্রকে সেজদা করবে না, সূর্যকে সেজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এসবকে সৃষ্টি করেছেন তাকে একমাত্র সেজদা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কুন্তু আমেরান আহাদান, কাউকে যদি অনুমতি দিতাম যে আই ইয়াসজুদু লি আহাদিন, কাউকে সেজদা করা চলবে, লা আমারতুল মারআ আন তাসজুদ লিজাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে তুমি সেজদা করতে পারো। এই অনুমতি যেখানে নেই, এটা সম্মানের সেজদা, আর ইসলামে সেজদার কোনো ভাগ নেই, আর সেজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের হক। আল্লাহ পাক যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, আর আমাদেরকে গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক যেন দান করেন। ওসল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قل عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مل أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ন ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096 34 01, 02 41 92, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিএস টিভি বাংলা।